সকল ছাত্র এবং শিক্ষকের মনের মধ্যে একটা আবেগ, একটা ইচ্ছা সবসময় যাচ্ছিল যে ওই নতুন বিল্ডিং এ কখন আমরা ক্লাস করতে পারবো, কবে থেকে পড়তে পারবো, এ একটা আশা। তো মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া এবং তার লাখ লাখ প্রশংসা। প্রশংসা এই ছোট মুখে করে আমি শেষ করতে পারবো না যে আল্লাহ আমাদের আজকে আমাদের জন্য আজকে সেই সুযোগটা করে দিলেন, সেই তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আর এই সুযোগ করে দেওয়ার পিছনে কিছু লোকের মেহনত, যেটা আমরা কোনোদিনই অস্বীকার করতে পারবো না, তাদের শুকরিয়া আদায় করা আমাদের সকলেরই জন্য কর্তব্য। বিশেষ করে যাদের মেহনত, যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিল্ডিংটা দেখাশোনা করেছেন, আল্লাহ যেন তাদের সেই মেহনতকে কবুল করে নেন। তার পরবর্তী স্টেপ, যিনি এই মাদ্রাসার ভালো কি করে করা যায় সেটা শুধু নাম করছি না, দূর থেকে সেটা তিনি চিন্তা ভাবনা করছেন, এই মাদ্রাসাতে কি করে আরো সুযোগ প্রসারী হয়, এলাকার একটা মানে জনপ্রিয় মাদ্রাসা সেটা কি করে করা যায় সেটা যিনি ভাবছেন, যেনার মানে মেহনতের জন্য এই বিল্ডিংটা হয়েছে, আল্লাহ তাকেও যেন তার সেই অশেষ রহমতে, তার রহমতের ছায়া যেন তাকে জায়গা দেন, আল্লাহুম আমিন। আজকে আমাদের এটা বক্তব্যের পিরিয়ড নয়, তোমরা রোদে দাঁড়িয়ে আছো, তবু দু একটা কথা বলতেই হয়। আমরা এই স্কুল বিল্ডিং এর যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেটা ছিল মেহনত, পড়াশোনা, শিক্ষা। তো শিক্ষা এবং সংস্কৃতি এই দুটো দিক যেন আমাদের থাকে, শিক্ষার সাথে সাথে চারিত্রিক উন্নতি হতে হবে। পড়াশোনা করলাম, বড় আলেম হয়ে গেলাম, আমাদের সে আমল অনুযায়ী যদি আমল না হয়ে থাকে তাহলে কিন্তু সে আমলের কোনো দাম থাকবে না, সেই ইলমের কোনো দাম থাকবে না। কাজে শিক্ষার সাথে সাথে আমাদের কি ধরনের আমল করতে হবে এই ব্যাপারে দু একটি কথা বলার জন্য দু তিন মিনিটের মতো আমাদের এই আমন্ত্রিত মেহমান, বিশেষ করে তেমন কিছু মেহমানদের ডাকিনে, এনার আমাদের সদস্য শিক্ষা অনুরাগী হিসাবে যিনি এসেছেন, জনাব মৌলানা হাফিজুর রহমান চৌধুরী সাহেবকে কিছু বলার জন্য আমি আবেদন করছি।